বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসিয়ার আয়াত নম্বর 28 ইরশাদ করেছেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। এই আয়াতে জাসিয়া শব্দটি উল্লেখিত হয়েছে, যেমন শুরুতে বলেছি, এই শব্দটিকে নিয়েই এই সুরার নামকরণ হয়েছে সূরাতুল জাসিয়া। মহান আল্লাহ ইরশাদ করে, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে সেই দিন জাসিয়া, নতজানু অবস্থায়, আল্লাহ পাকের সামনে কিয়ামতে বিচার দিবসে হাজির হবে নতজানু অবস্থায়। আয়াতের বাহ্যিক অবস্থা প্রমাণ করে এটা প্রত্যেকের অবস্থা হবে, হিসাবের আগে প্রত্যেকে আল্লাহর ভয়ে ভীতু থাকবে, মুমিনও আর কাফেরও, বিশ্বাসী ও অবিশ্বাসী, সৎ কর্মশীল আর অসৎ সকলেই। কারণ এখানে বলা হয়নি যে শুধু কাফের মুশরিক বা পাপিষ্টরাই এই অবস্থায় উঠবে, আল্লাহর সামনে সবাই ভয়ে ভীত এবং নতজানু অবস্থায় হাঁটুতে ভর দিয়ে বসে থাকবে ভয়ে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আর তারপরে যখন হিসাব হয়ে যাবে, কর্মলিপি আমলনামা হাতে চলে আসবে আর জান্নাতীরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, তখন তাদের মনে আস্থা ফিরে আসবে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে, হে নবী তুমি দেখবে নতজানু অবস্থায় সেই দিন কিয়ামতের দিনে। কুল্ল উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, প্রত্যেক সম্প্রদায়কে তাদের আমলনামার দিকে আহ্বান করা হবে, তাদের কর্মলিপি আমলনামা যা মালায়েকা ফেরেশতা লিখে রেখেছেন তার দিকে ডাকা হবে যে এসো দেখো তোমাদের আমলনামা। আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তাআমালুন, আজকে তোমাদেরকে তোমরা যা করতে পৃথিবীতে তার প্রতিদান দেওয়া হবে। এ আয়াত স্পষ্ট করলো যে প্রতিদান কখন? আখেরাতে, বদলা দুনিয়াতে নয়। দুনিয়াতে কখন আল্লাহ এই কথা কোনো আয়াতে বলেননি যে তোমাদেরকে বদলা দেওয়ার জন্য দুনিয়া সৃষ্টি করেছি? দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মজগৎ। আলিয়াউমা তুজজাউন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে, মা কুনতুম তাআমালুন, যা তোমরা করেছিলে তার, যদি ভালো করে থাকো তার উত্তম বদলা দেওয়া হবে, আর যদি মন্দ করে থাকো, শিরকুফরি করে থাকো, পাপ করে থাকো, অন্যায় করে থাকো, তাহলে তার উচিত শাস্তি আজকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা সম্পর্কে বলছেন, হাযা কিতাবুন, এই হচ্ছে আমাদের কিতাব। এই কিতাব মানে আমলনামা, এই আমাদের কিতাব। ইয়ান্তিকু মানে এই আমার কিতাব, আমার নির্দেশে যে ফেরেশতারা মালায়েকা লিখে রেখেছেন। ইয়ান্তিকু আলাইকুম বিল হক, যা তোমাদের সামনে সত্য কথা উচ্চারণ করে, সত্য কথা, না থাকা মানে হচ্ছে উচ্চারণ করা, সত্য কথা পেশ করে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তাআমালুন, যা তোমরা করতে পৃথিবীতে তাই আমি লিখিয়ে রেখেছি। লিখে রাখা নিজে নাসাখা বলা হয়, আর নাস্তানসিখু ইস্তিনসাখ মানে লিখিয়ে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মালায়েকা দিয়ে এই আমলনামা লিখিয়ে রেখেছেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজনই ছিল না যদি লিখিয়ে না রাখতেন। আল্লাহ পাক বিনা লিখাতেই সব কিছুই জানেন যে কে কেমন কর্ম করেছে, এবং আল্লাহ ভুলেন না। অমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ সূরা মরিয়ম এর ইরশাদ করছেন যে হে নবী তোমার রব, তোমার প্রতিপালক ভুলেন না, কিন্তু লিখেছেন এই জন্য যাতে করে হাতে নাতে আপনাকে দেখিয়ে দেওয়া হয়। যদি আল্লাহ পাকের এলমের ভিত্তিতে যদি আপনাকে বলা হয়তো যে তুমি জান্নাতে যাওয়ার কাজ করনি, তুমি জাহান্নামে যাওয়ার কাজ করেছো, তাহলে হয়তো বলতেন আমার সম্পর্কে বাড়াবাড়ি হয়ে গেল নাকি, জান্নাতে যাওয়া ঠিক আছে কিন্তু আমি মনে হয় এর চাইতে বেশি হয়তো আমার রেজাল্ট ভালো হইতো, এর চাইতে বেশি হয়তো মর্যাদা পেতাম। তোমার আমলনামা স্পষ্ট প্রমাণ করে দিব। আজকাল সুপার মার্কেটগুলিতে গেলে, বড় বড় দোকানপাটে গেলে দেখেন যে বেরিয়ে আসছে, আপনি যা কেনেন, হ্যাঁ 95 পয়সা, 10 টাকা 95 পয়সা, 95 পয়সাও আসছে, তাই না? আর তারিখ সময় সেকেন্ড মিনিট সব দিয়ে তো মানুষ যদি এরকম তৈরি করে নিতে পারে, তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের আমলনামায় কি না থাকতে পারে, লিখা আছে কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় কোন পাপ করেছেন আপনি, আর কোন নেকিটা কোন জায়গায় কোন উদ্দেশ্য নিয়ে, আর অন্তরে সততা ইখলাসের সাথে করেছো না মানুষকে দেখাবার জন্য করেছো, সব কিছুই লিখা আছে, রেকর্ড হয়ে আছে। ফামাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা সৎকর্মশীল হবে ইমানের সাথে সাথে, ফামাল্লাযিনা আমানু, যারা ইমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইমানের কথা কোন আয়াতে বলেননি, ইমানের সাথে আমলের কথা, কর্মের কথা বলেছেন। সুতরাং ইমান ইসলামের দাবি ইহকাল পরকালে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। ইমানের সাথে বিশ্বাস অন্তরে আছে তাহলে তার প্রমাণ হচ্ছে আমল, আর সর্বনিম্ন আমল হচ্ছে আপনার পাঁচ অক্ত নামাজ পড়ে প্রমাণ করে দেওয়া। হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন আর অন্যান্য অজিবাত যেগুলি ফরজ রয়েছে সেগুলি আদায় করবেন, তাহলে আপনি আমলকারী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ শুধু একটি ভালো আমলের কথা বলেনি, সলিহাত বহু বচন বলেছেন। তার মানে কোন একটা নেকি করেই যে আপনি ইহকাল পরকালের মুক্তি পেয়ে যাবেন, আল্লাহর আজাব থেকে বেঁচে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত চলে যাবেন, এটাও কথা নয়। ও আমিলুস সলিহাত, ঈমান নিয়ে আসার পরে, বিশ্বাস করার পরে যারা ভালো কাজগুলি করেছে, আল্লাহ পাক যেগুলিকে ভালো বলেছেন সেগুলি ভালো কাজ, আপনার খেয়াল খুশি নয়। আল্লাহ পাক যেগুলিকে মন্দ বলেছেন সেগুলি মন্দ কাজ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে যাননি, সাহাবায়ে কেরামদেরকে যে দিন ইসলামের উপর রেখে গেছেন সেগুলি হচ্ছে ভালো কাজ। আল্লাহ পাক নেক আমলের কথা বলেছেন ঈমানের সাথে। আল্লাহ বলছেন যে যারা বিশ্বাসী হবে এবং সৎকর্মশীল হবে, ভালো কাজগুলি করবে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদের প্রতিপালক তাদেরকে তার রহমতে তাদেরকে প্রবিষ্ট করবেন, রহমতে আল্লাহ পাক দাখিল করবেন, তারা রহমতের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাকের রহমত পাওয়ার যোগ্য হবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাত পেতে পারে না, কিন্তু আল্লাহ পাকের রহমতের আওতাভুক্ত হওয়ার জন্য যোগ্যতা লাগে, তা হচ্ছে ঈমান এবং নেক আমল। নিজের আমল কর্ম দিয়ে কেউ জান্নাত পেয়ে যাবে এটা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে এমন কোনো মানুষ নেই যে নিজের আমল দিয়ে জান্নাতে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আপনি রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবীন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আনা, এমনকি আমিও এই দাবি করতে পারি না যে আমার ঈমান আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ফাযলি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আর অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন, তাহলে আমি জান্নাতে যেতে পারি। এই জন্য কখনো এই আত্ম অহংকারে থাকবেন না যে আমি তো খুব ভালো মানুষ, আমি তো ফরজ ওয়াজিব আদায় করি, সুন্নাত মুস্তাহাব করি, তাহাজ্জুদ পড়ি, হারাম কাজ করি না, গুনাহ করি না, আমি জান্নাত পাবো না, তো পাবে কি? এটাই হয়তো আপনার ধ্বংসের কারণ হবে। তবে ঈমান এবং নেক আমল ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না। কেউ দাবি করবে বেনামাজি, বেদিন, পাপিষ্ঠ, আর বলবে যে আল্লাহর রহমত হলে আমিও জান্নাত পাবো, শুধু আপনি পাবেন, হ্যাঁ নামাজ পড়ছেন মানুষ আপনি পাবেন, আমিও আল্লাহর রহমত হয়ে জান্নাত পাবো না। আল্লাহর রহমত পাওয়ার জন্য ঈমান আমল লাগবে। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটাই হচ্ছে সুস্পষ্ট সফলতা। যারা জান্নাতে যেতে পারবে, আল্লাহর রহমতের আওতাভুক্ত হবে, তারাই হচ্ছে সফল কাম। ওয়াম্মাল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করলো, কুফরি করলো, কুফরি করা মানে এই নয় যে সবগুলিকে অস্বীকার করলো, একটি দিনের স্পষ্ট বিধানকে কেউ যদি অস্বীকার করে সেটি কুফরি। হয়তো আল্লাহ পাকের অস্তিত্ব অস্বীকার করে, নাস্তিক নয়, কিন্তু আল্লাহ পাকের তৌহিদকে অস্বীকার করে, আল্লাহ পাকের তৌহিদের জায়গায় শিরক করে, হয়তো শিরকও নেই, শিরক মুক্ত, হয়তো আল্লাহ পাকের তৌহিদ ঠিক আছে, শিরক মুক্ত আছে, কিন্তু আল্লাহ পাকের ফরজ ওয়াজিবের কোনো একটাকে অস্বীকার করে। আল্লাহ পাকের ফরজ ওয়াজিব হয়তো ঠিক আছে, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আছে, যাকাত ঠিক আছে, সিয়াম রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের কোনো হারাম জিনিসকে হালাল মনে করে, কুফরি। ব্যভিচারকে ভাগ করে দিল যে ব্যভিচার দুই প্রকার, ধর্ষণ অপরাধ, জবরদস্তি করলে অপরাধ হয়, ওইটা হচ্ছে অপরাধী যে ধর্ষণ করলো, আর যদি সম্মতি থাকে, যুবক যুবতীর সম্মতি থাকে, তাহলে অপরাধ কেন, পশ্চিম আইন, তাহলে এটা কুফরি। এটাকে ছোট বিষয় মনে করবেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা, যে না আল্লাহ তুমি বলছো সবটাই হারাম, সবটা হারাম নয় আমাদের কাছে, সবটাই অপরাধ না, সবটা অপরাধ নয়, তাহলে সে কুফরি করলো। দণ্ডবিধান, দণ্ডবিধানকে অস্বীকার করলো, বাস্তবায়ন করতে পারলাম না, কারণ আমাদের কাছে আল্লাহ পাক নেতৃত্ব দেনি সেই জন্য, কিন্তু দণ্ডবিধানকে অস্বীকার করলো যে না না, চোরের হাত কাটা বর্বরতা, সব কিছু দিন ইসলামের মানে, কিন্তু এইগুলো আর এই যুগে চলবে না, তাহলে কাফারু অস্বীকার করলো। মহান আল্লাহ এই সমস্ত কাফেরদের সম্পর্কে বলছেন, আম্মাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকারকারী কাফির, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তাদেরকে কিয়ামতের দিনে বলা হবে যে আমার আয়াত কি তোমাদের সামনে পড়ে শোনানো হয়নি, তোমাদের ওপর পাঠ করা হয়নি, ফাস্তাকবারতুম, পাঠ করা হয়েছিল কিন্তু তোমরা অহংকার প্রদর্শন করেছিলে, অকুন্তুম কওমা মুজরিমিন, এবং তোমরা বড় অপরাধী সম্প্রদায় ছিলে, অপরাধ করেছো। ওয়াইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হক, আর যখন বলা হয় তাদেরকে যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য, ওয়াসাআতু লা রাইবা ফিহা, আর কিয়ামতে কোনো সন্দেহ নেই, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে যে মুমিন বিশ্বাসী সৎকর্মশীলদেরকে আমি জান্নাত দেব? আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে যে কাফের মুশরিক মুনাফিক পাপিষ্ঠ আকীদার যারা মুনাফিক বিশ্বাসের মুনাফিক কপট এই রকমই পাপিষ্ঠ তাদেরকে আমি শাস্তি দেব। হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা সত্য, যে কোনো ওয়াদা আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না। ওয়াসাআত লা রাইবা ফিহা, আর কিয়ামতের দিনে কোনো সন্দেহ নেই যে একদিন প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে উঠে আসতে হবে আর জবাবদেহি করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে মুসলিমদের প্রথম হিসাব হবে পাঁচ ওয়াক্ত সালাত সম্পর্কে আল্লাহর হকের ক্ষেত্রে, আর মানুষের হকের কথা হুকুকুল ইবাদের কথা যখন আসবে তখন প্রথম হিসাব বিচার হবে আল্লাহ পাকের পক্ষ থেকে খুন সম্পর্কে। কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করে থাকে তার বিচার হবে। এই সমস্ত কিছু যা আল্লাহ পাক বলেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমাদের বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কুলতুম, আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা কি বলেছিলে? মা নাদরি মাসা, এ কাফের মুশরিকরা তোমাদেরকে যখন বলা হয়েছিল বলেছিল আমরা জানি না যে কিয়ামত কি জিনিস, ইন্না জুন্না ইল্লা জান্না, আমরা তো শুধু ধারণাই করি মাত্র। এটা ধারণা, মানুষের কল্পনা, আসলে বিশ্বাস করতে না তোমরা। অমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা এসব বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করনি কিয়ামত কি, তোমরা আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করনি, আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করনি, সুতরাং তোমাদের জন্য আজকে শাস্তি রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আবার আমরা তাফসির করেছিলাম সূরাতুল জাসিয়ার, সূরাতুল জাসিয়ার আয়াত নম্বর 33 থেকে তাফসির শুরু করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু হাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করেনি, আল্লাহ পাকের ওয়াদাই বিশ্বাস করেনি, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেনি, আল্লাহ পাকের দিনের প্রতি বিশ্বাস করেনি, তাদের সামনে তাদের পাপ কর্মগুলি সব স্পষ্ট হয়ে ফুটে উঠবে। ওবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, যা তারা কর্ম করেছিল অর্থাৎ পাপ কর্ম করেছিল সেসব কর্ম তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। ওবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, প্রকাশ পেয়ে যাবে তাদের সামনে সাইয়্যাতু মা আমিলু, যেসব মন্দ কাজ তারা করেছিল সেগুলি। কোন মন্দ কাজ, কথা, অন্যায় কাজ, কথা যা পৃথিবীতে করেছে তা লুকিয়ে রাখতে পারবে না, গোপন করতে পারবে না। ওয়াহাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার অনিষ্ট তাদেরকে ঘিরে ফেলবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওয়াকিল আল ইয়াউমা নানসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আর সেই দিন কাফের মুশরিককে, গুনাহগারদেরকে, পাপিষ্টদেরকে বলা হবে, আল ইয়াউমা নানসাকুম, আজকে তোমাদেরকে আমি ভুলে গিয়েছি, কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছি। আজকে এই কিয়ামতের দিন যে এসেছো, এই দিনটাকে যেমন তোমরা বিশ্বাস করনি, অবিশ্বাস করেছিলে, এটাকে উপেক্ষা করেছিলে, ভুলে যাওয়া মানে উপেক্ষা করা, অস্বীকার করা, এই সম্পর্কে গাফিল থাকা, অস্বীকার হয়তো মুখে স্পষ্ট অস্বীকার, আর না হলে অন্তরে অস্বীকার, আর না হলে স্বীকার করলে, সেটাকে মানলে, বিশ্বাস করলে, সেই মোতাবেক যে কর্ম হয় তাও করলো না, অবহেলা গাফিলতি সবগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলবেন ওই সব পাপিষ্ঠকে যে যেমন তোমরা আজকের দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিলে, গাফেল হয়ে সারা জীবনটা কাটিয়ে দিয়েছিলে। আজকের মুসলিম বিশ্বের অবস্থা কি এরকম নয় যে অধিকাংশ মুসলিম সারা জীবনটা চলে যাচ্ছে, ওকে যদি জিজ্ঞেস করেন যে গোটা এক সপ্তাহে কখনো এটা খেয়াল এসছে যে আপনি কি করলেন আর আপনাকে জবাবদেহি কারো সামনে করতে হবে, গোটা বছরে, 10 বছরে, 20 বছরের জীবনে, 50 বছরের জীবনে, সারা জীবনটাই কখনো কি ভ্রুক্ষেপ করলেন যে আমি কি করলাম আর কোন দিকে যাচ্ছি আর কোথায় গিয়ে পৌঁছিতে হবে আর জবাব দিতে হবে, এসব কথা কোনোদিন চিন্তায় নিয়ে এসেছিলে? নিজের পরিবারকে তো একদিনের জন্য ভুলোনি, নিজের ছেলে মেয়েদেরকে তো একটা বেলার জন্য ভুলোনি, হ্যাঁ, নিজের ধন সম্পদ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য তো একদিনের জন্য ভুলে যাওনি, কিন্তু সারা জীবনটা চলে গেছে। আমি যে মুসলিম, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, খেয়ালই আসে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে, পরকালের জন্য কিছু সম্বল নিয়ে যেতে হবে, দুনিয়ার জন্য অনেক কিছু করেছিলে কিন্তু পরকালে কিছু নিয়ে যেতে হবে, এ কথা কোনোদিন চিন্তা করেছিলে? সারা জীবনটা চিন্তা করলেন না, কোনোদিন ভ্রুক্ষেপ করলেন না আর বললেন যে আমি মুসলিম আর আল্লাহর কাছে নাজাত পাবো, আল্লাহর আযাব থেকে কখনো এটা হইতে পারে না। আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা যেহেতু এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, এমন ভুলা ভুলেছিলে যে সারা জীবনটা চলে গেছে, কখনো খেয়ালও হয়নি যে আখেরাত কোনোদিন হবে আর বিচার হবে আর প্রত্যেকটা বিষয় সম্পর্কে জবাবদেহি করতে হবে। সুতরাং আমিও তোমাদেরকে ভুলে গেছি, উপেক্ষা করেছি, তোমরা উপেক্ষা করেছো এই দিনকে, আমিও তোমাদেরকে উপেক্ষা করেছি, মানে তোমাদের জন্য আমার রাহমত নেই। ওয়াকুমুন নার, এবং তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামে থাকতে হবে। ওমা লাকুমিন নাসিরিন, আর এটা মনে করিও না যে জাহান্নামে যাবে আর তোমাদের সাহায্য করে কেউ উদ্ধার করে নেবে, তোমাদের কোনো সাহায্যকারীও নেই, তোমাদের কোনো সাহায্যকারী নেই। তাহলে এই ধারণা যা মুসলিম সমাজের সুফি ইজমে রয়েছে, পীরতন্ত্রে রয়েছে, যে পীরেরা সব জাহাজ নিয়ে মুরিদানদের জন্য হাজির হয়ে যাবে আর সবকে উদ্ধার করে নিয়ে চলে আসবে, আর পীর একাই যেতে চাইবে না জান্নাতে বলে আমি সবকে নিয়ে যাবো, সব কথা কোথায় বলেন? সমস্ত আম্বিয়া রসূলগণ নাফসি নাফসি করবেন, আর এসব ভ্রান্ত ধারণা এই সুফিবাদে শিখিয়েছে, দিন ইসলামে শেখায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের ইমান আমল নেই তাদের কি আল্লাহ ভুলে যাবেন, যেমন তারা ভুলে গেছে আল্লাহর দিনকে, যেমন পরকালকে তারা ভুলে গেছে, আল্লাহ পাক তাদেরকে ভুলে যাবেন, তাদেরও ভুলে যাবেন মানে তাদেরকে উপেক্ষা করবেন, আল্লাহ ভুলবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শব্দটা ব্যবহার করেছেন, ওয়ামা লাকুম মিন নাসির, তোমাদের কোনো সাহায্যকারী নেই। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এই জন্যই যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলে। আল্লাহ পাকের আয়াতকে ঠাট্টা করা মানে শুধু কোরআনের আয়াতকে ঠাট্টা করা নয়, আল্লাহ পাকের আয়াত নিয়ে ঠাট্টা মজাক করা মানে হচ্ছে আল্লাহ পাকের যে কোনো বিধি বিধান কোরআনে কারিমেই থাক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থাক, তা নিয়ে যদি কেউ ঠাট্টা মজাক করে সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে দাওয়াত দিচ্ছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হচ্ছে কোরআনে কারিম নিয়ে আল্লাহ পাকের আয়াত নিয়ে ঠাট্টা করত, নবী সাল্লাল্লাহু সাথী সঙ্গীদেরকে নিয়ে ঠাট্টা করত যে মোহাম্মদ আর সাথী সঙ্গী পায়নি, এই কৃত দাসগুলিকে পেয়েছে, এই গরিব ফকিরগুলোকে পেয়েছে, আর কাউকে পায়নি, বিভিন্ন রকমভাবে তারা ঠাট্টা বজা করত। এটাও যেমন সামিল, তেমনই দীনের কোন বিধিবিধান নিয়ে যেটা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট হয়, কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কেউ যদি নামাজ নিয়ে ঠাট্টা করে যে তুমি খুব নামাজ পড়ো কি পাও তুমি, তাহলে এটাই কুফুরির জন্য যথেষ্ট। আল্লাহ পাকের স্পষ্ট বিধান সালাত নামাজ, নামাজ নিয়ে ঠাট্টা করলো, কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করতে দাঁড়িয়ে রেখে লাভটা কি তোমার, হ্যাঁ তারপর কি পয়সা নেই নাকি, আজকাল ওই ঠাট্টা করে যে পয়সার অভাব, হ্যাঁ দাঁড়িয়ে এত বড় কেন আমার পয়সার অভাব, আউযুবিল্লাহ, একটা কথাই কুফুরি করলো। আজকাল টাকনার ওপরে যদি প্যান্ট পরে কেউ তাহলে তাকে অভদ্র মনে করে যে কি অভদ্র হয়ে গেছে অফিসে এসছে একটু ভদ্র হবে আস, আউযুবিল্লাহ, কুফুরি করলে একটা কথাই, কারণ এগুলি কথা সহিহ হাদিস দ্বারা স্পষ্ট যে টাকনার নিচে কাপড় যদি যায় তো সেটা জাহান্নামে যাবে। আর একজন মানুষ জন্মসূত্রে ইসলাম পেয়েও যদি ঠাট্টা মজাক করে এই ইসলামিক কাপড় নিয়ে অথবা ইসলামিক রূপ চেহারা দাঁড়িয়ে নিয়ে অথবা দিনে ইসলামের যে কোনো বিধি বিধান নিয়ে, যেমন রোজা সম্পর্কে অনেক মূর্খ লোকেরা বলে আর রোজা রাখে না, আর যদি বলে রোজা রাখেনি বলছে আমার বাড়ি থেকে খেতে নেই যে রোজা রাখবো, আহুজুবিল্লাহ, একটা কুফুরি, একটা কথাই যথেষ্ট ইসলাম থেকে চলে যাওয়ার জন্য। আল্লাহ পাক এরশাদ করছেন যে তোমরা আল্লাহ পাকের আয়াত সমূহকে ঠাট্টা তামাশা বানিয়েছিলে, ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আর পার্থিব জগৎ তোমাদেরকে প্রতারিত করেছিল, ধোকাই ফেলে দিয়েছিল, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মান সম্মান, আমি একেবারে ভদ্র হয়ে আর একবারে স্মার্ট হয়ে আমার অফিসে যাব, সুতরাং টাকার নিচে আমার প্যান্ট হইতে হবে, এই সব ধারণা মানুষকে পাপে লিপ্ত করে। দাঁড়িয়ে থাকলে যেন মনে হয় অশিক্ষিত হয়ে যায়, দাঁড়িয়ে থাকলে মনে হয় স্মার্ট হওয়া যায় না, এই বিভিন্ন রকমের দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ ফাক রব্বুল আলামিনের প্রতি ঈমান, আকীদা থেকে শুরু করে ইবাদত, বান্দেগী, আখলাক, চরিত্র, ইসলামিক ফেস সব কিছু তাতে সামিল। সুতরাং এমনটা না হয় যে আপনি দুনিয়া পেয়ে প্রতারিত হয়ে গেছেন, দুনিয়া নিয়ে মেতে উঠেছেন আর আখেরাতকে ভুলে গেছেন, বিশেষ করে যদি ফরজ ওয়াজিবকে ভুলে যান, বিশেষ করে যদি আপনার দ্বারা দুনিয়া নিয়ে মেতে ওঠার কারণে হারাম নাজায়েজ কাজ কথা হয়, ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ তোমাদেরকে প্রতারিত করেছিল, ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লাহুম ইউস্তাতাবুন, সুতরাং আজকের দিনে না জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, ওয়া লাহুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে, তওবা করার সুযোগ দেওয়া হবে। তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। ইস্তাতাবুন এতাব থেকে, এতাব মানে হচ্ছে ফিরে আসা, আর তওবা মানেও ফিরে আসা। ফিরে আসার কোনো সুযোগ নেই, ফিরে আসার সুযোগ পৃথিবীতে আছে। দুনিয়াতে যতদিন সময় আপনি পেয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মওতের পরোয়ানা না এসেছে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার, ইউটার্ন করার সুযোগ আছে, ফিরে আসেন। এর নাম হচ্ছে তওবা। এই ইহ জগৎ যেহেতু কর্মজগৎ, সুতরাং ফিরে আসার সুযোগ সুবিধা আছে। কিন্তু যখন পরজগতে পাড়ি দিয়ে দিবেন, মওতের সম্মুখীন হয়ে যাবেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফেরার কোনো সুযোগ নেই। ফিরতে চাইবে কিন্তু আল্লাহ ফেরাবেন না। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন, সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশসমূহের প্রতিপালনকারী, জমিনের প্রতিপালনকারী, রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালনকারী। আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাক পেশ করছেন মানুষকে শিখাবার জন্য, যে এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করো। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনে আল্লাহ পাকেরই বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক সবচেয়ে বড়। এই জন্য আমরা তাকবীর, নামাজের প্রত্যেকটি নড়াচড়াই তাকবীর বলে থাকি, আল্লাহু আকবর, আল্লাহ সবচেয়ে বড়, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড়। ওয়ালাহুল কিবরিয়া, কিবরিয়া বড়ত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর জন্য। ফিস সামাওয়াতি, আকাশেও আর জমিনও, সব জায়গায়। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং সেই আল্লাহ পাক রব্বুল আলমিন মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, তার ক্ষমতার বাইরে কেউ চলে যেতে পারে না, তার থেকে কেউ হাতছাড়া হয়ে যেতে পারে না, ছুটে যেতে পারে না, দুনিয়ার যে কোনো শক্তির ক্ষমতার বাইরে চলে যেতে পারে অপরাধ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের অবাধ্য হয়ে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে চলে যেতে পারে না, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আজিজ, আল্লাহ মহাপরাক্রান্ত, আল হাকিম, এবং তিনি প্রজ্ঞাবান, তার প্রত্যেকটি আদেশ নিষেধে হেকমত রয়েছে শরীয়তের বিধিবিধানের। আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি সৃষ্টিতে হেকমত রয়েছে, রহস্য রয়েছে, প্রজ্ঞা রয়েছে। আল্লাহ পাক যদি আপনাকে ছেলে মেয়ে দুই রকমই দেন, তাতে হেকমত রয়েছে। আল্লাহ যদি আপনাকে শুধু ছেলে দেন, ছেলে সন্তান দেন, তাহলে তাতেও হেকমত রয়েছে। আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন, আপনি অসন্তুষ্ট হবেন না, তাতে হেকমত রয়েছে। আল্লাহ যদি আপনাকে নিঃসন্তান করেন, তাতে হেকমত রয়েছে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়, ওতেও আল্লাহ পাকের হেকমত রয়েছে। আল্লাহ যদি আপনাকে অভাবই করেন, তাতেও হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এতেই কল্যাণ রয়েছে। আপনি জানেন না, আপনার জন্য কোনো অপ্রীতিকর অবস্থা যদি সৃষ্টি হয়, তাতে আল্লাহ পাকের হেকমত রয়েছে। হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওতে হেকমত রয়েছে। আসা আন্তাক রাহসাইয়ান, হয়তো একটা জিনিসকে তোমরা খারাপ মনে করছো, অপছন্দনীয় মনে করছো, কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ও আসা আন্ত হিব্বুসাইয়ান, আর হতে পারে যে একটা জিনিসকে তোমরা ভালোবাসছো, ওয়াহুয়া শাররুল্লাকুম, তাতে তোমাদের জন্য অনিষ্ট রয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলমিন আজিজ, মহাপরাক্রান্ত, আল্লাহ ফাক রব্বুল হাকিম। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টিগত হিসাবে আমাদের ভাগ্যে যা আছে, অথবা শরীয়তের বিধিবিধান যা এসেছে, তাতে সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, এবং আল্লাহ পাকের দিনের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কারিম বুঝার তৌফিক দান করেন, তার মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।